أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قل أعوذ برب الناس বলো আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের ملك الناس মানুষের অধিপতি إله الناس মানুষের ইলাহের নিকট من شر الوسواس الخناس আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে।